রোজ কেয়ামতের মহাসংকটময় দিনে শাফাআতের অধিকার থাকবে না কোনো পীর ফকিরের হাতে, থাকবে না কোনো নবী রসুলের হাতে, কিন্তু অধিকার থাকবে একজনের। তিনি কে? শাফাতের কান্ডারি মোহাম্মদ রসুল, আমার শাফাতের কান্ডারি মোহাম্মদ রসুল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্ডারি মোহাম্মদ রসুল, আমার শাফাতের কান্ডারি মোহাম্মদ রসুল, সেই রাসূলের পথ ধরি ঈমান আমলে জিহাদ করি, সেই রাসূলের পথ ধরি ঈমান আমলে জিহাদ করি, নির্ভেজাল তাওহীদ আমার সংগঠনের মূল, নির্ভেজাল তাওহীদ আমার সংগঠনের মূল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, শত দল ছিন্ন করি আহলে হাদিস কায়েম করি, শত দল ছিন্ন করি আহলে হাদিস কায়েম করি, এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল, এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, শিববে দাতের ঝুঁটি ধরি আস্তা ঘুরে নিক্ষেপ করি, শিববে দাতের ঝুঁটি ধরি আস্তা ঘুরে নিক্ষেপ করি, রাসূলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল, রাসূলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, ভুল ভুল শত ভুল বিলকুল ভুল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, রায় কি আসর মাথায় বাড়ি সবাই মিলে কায়েম করি, রায় কি আসর মাথায় বাড়ি সবাই মিলে কায়েম করি, নির্ভেজাল তাওহীদ আর সুন্নতে রাসূল, নির্ভেজাল তাওহীদ আর সুন্নতে রাসূল, শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল, আমার শাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূল।